রন্নি, এই রন্নি, আমাদের উদ্ধার করতে আসবে না তুমি? আমরা যে অতীত ইতিহাস ঘাটতে গিয়ে বেরিয়ে এলো আরো এক অন্ধকার অধ্যায়, যেটা অতীতের বুক চিরে ছিনিয়ে নিল আহেলির বর্তমানের সবটুকু সুখ। কিন্তু কি সেই অতীত, সেটার উত্তর দেবে প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তৈরি মৃত চরি। গল্প পাঠে পিনাকি এবং অন্যান্য চরিত্রে ব্রতদীপ, অঙ্কিতা, সুমিত, সায়ন্তন, অরূপ, নবনীতা, পূজা, শিউলি, রাকিব এবং সায়নদীপ। সমগ্র পরিচালনায়, এডিটিং এবং গল্পের সূত্রধর আমি রাকিব। সুন্দর এই পোস্টারটি ডিজাইন করেছেন শঙ্খ এবং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। গল্পটি আমরা দুটি পর্বে পরিবেশন করব। শুরু হচ্ছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে মৃত চরিত পর্ব এক। মা বলতেন, কৌশিকী অমাবস্যায় জন্মজাদের তারা নাকি অপশক্তিকে নিজের চোখে দেখতে পান, এমনটাই বলা আছে ভাগবত পুরাণেও। বর্তমান সময়ের সাথে খাপ খাওয়ানোর তাগিদটা কম বেশি সকলের মধ্যেই দেখা যায়। পরিবর্তনশীল এই পৃথিবীর বুকে নিজেকে দাঁড়িয়ে থাকতে হলে সময়ের সাথে সাথে পাল্টে যাওয়াই এক প্রকার বাঞ্ছনীয়। তবে কিছু সত্য এমন হয় যা সময়ের সাথে সাথে নিজের ভার বাড়িয়ে ফেলে। সময়ের বয়স বেড়ে যায় ঠিকই, কিন্তু তারা জরাজীর্ণ উপখানের মতোই একটি মসৃণ স্থান খুঁজে নিজের আবেগী ভাবনাগুলিকে সংরক্ষিত করে রাখে। মনের বয়সের সাথে জীবনের অনুভূতিগুলিরও বয়স বাড়ে। আজ ওই কৌশিকী অমাবস্যায় জন্মের বিষয়টা অনেক বেশি স্বচ্ছ ও প্রাসঙ্গিক বলে মনে হয়। বিজ্ঞানের খোঁজে যুদ্ধজয়ের ভাবনা নিয়ে দৌড়ে বেড়ানো মানুষের কাছে হয়তো সবটাই অমূলক। তবে অস্থির মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় আর আশঙ্কায় ঠাসা তৃষ্ণার্ত মনটা সর্বদাই নতুন কিছুকে নিজের দিকে টেনে আনতে চায়। দুষ্প্রাপ্য খনির গর্ভে লুকিয়ে থাকা কোষ্ঠি পাথরের মতো স্বচ্ছ সেই সত্যের খোঁজ খুব কম মানুষই পেয়েছেন। বাস্তব আর কল্পনার মধ্যে যে এক অমলিন সম্পর্ক রয়েছে, সেটি আজকে এই ঘটনার মধ্যে দিয়ে আপনাদের সকলের সামনে তুলে ধরব। কথাগুলো ডায়েরির পাতায় লিখতে লিখতেই পেনটা হাত থেকে মাটিতে পড়ে গেল আহিলির। মায়ের রোজ নামচা শুনতে শুনতে কাহিল হয়ে যাওয়া মনটা শেষমেশ সায় দিতে বাধ্য হলো। হ্যাঁ হ্যাঁ, বলো, এত জোরে চিৎকার করার কি আছে? আমি তো পাশের ঘরেই আছি না কি? আজ ষষ্ঠী, মায়ের বোধন। ঘরের আলো নিভিয়ে ডায়েরি লেখার সময় সারা বছর পাবে তুমি। নিচে এসো শীঘ্রই, সকলেই তোমার জন্য অপেক্ষা করছেন। আর শোনো, ড্রয়ারে লাল পেরে শাড়িটা রাখা আছে, তোমার বাবা কালকে কিনে নিয়ে এসেছেন তোমার জন্যে। আমি তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে এসো, আর যেন আমাকে মনে না করাতে হয়, কথাটা যেন মনে থাকে। মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই আবার পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। ষষ্ঠীর দিন ঢাকে প্রথম কাঠি পড়ার শব্দটাই তখনও কানে আসেনি আহেলির। পেনটা কুড়িয়ে আবার ডায়েরির পুরনো পাতাগুলোর ভাঁজে লুকিয়ে রাখল। ড্রয়ারের দিকটায় যেতেই প্রথম ঢাকের শব্দ কানে এল। কাঠিটা ঢাক স্পর্শ করার সাথে সাথে ওই আওয়াজটি যেন আহেলির মনকেও ছুঁয়ে গেল। কোথাও যেন আগের সেই রহস্যে ঘেরা অতীতের সাথে বাস্তব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিল। একটা দমকা হাওয়ায় জানলার কপাটটা খুলে গেল। চোখের সামনেই একটা কালো বিড়ালকে পাঁচিলের উপর দিয়ে এক লাফে দত্তকাকুদের বাড়ির দিকে চলে যেতে দেখল আহেলি। সেদিনটাও এরকমই দেখেছিল সে, কিন্তু সেই স্মৃতি মনে পড়লে আজও সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে আহেলির। রাতের দিকেই লেখার কাজ সারতে হতো। উপায়হীন দৃষ্টিটা নিয়ে আয়নার সামনে এসে দাঁড়াতেই নিজেকে একটা নশ্বর প্রাণী বলে মনে হয়। দরজা বন্ধ করে যদি লিখতে পারত ও। ভাবতে ভাবতেই চুলের উপর দিয়ে চিরুনিটা কোনো রকমে বুলিয়ে নিল আহেলি। সদ্যই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে, কিন্তু সেই ভয়ঙ্কর অতীত থেকে বেরোনোর সাধ্য ছিল না, তাই ডায়েরিটাই ছিল অন্তিম ভরসা। দরজার বাইরে একটা খসখস আওয়াজ পেয়ে বুঝল আবার কেউ উপরে উঠেছে। ডাকার আগেই দরজাটা খুলে দাঁড়াল। এই তো আসছি বাবা, হয়েই তো গেছে, আর তো শুধু নিচে যাওয়ার তাড়া। মাতৃ প্রতিমার মুখটা দেখে উপরে চলে আসা, আমার কাছে আর পূজোর আলাদা কি গুরুত্ব। দীনেশবাবু রেগে গিয়ে বললেন, আহেলি, আজ সবে মায়ের বোধন, প্রথমে ওনার মুখের থেকে পর্দা সরানো হবে, আমরা করো জুড়ে প্রার্থনা করব যেন তোমার এই বিকার শীঘ্রই কেটে যায়। আর শুনো, আগামী মাসের 10 তারিখে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাই নিজেকে একটু ঠিক করে রাখো। আমি চাই না প্রতিবারের মতো ভবগুড়ে চিন্তাধারার মিশেল ঘটিয়ে সম্বন্ধগুলো হাতছাড়া হয়ে যাক, এটাই তো এতদিন করে এসেছো তুমি। আমি কথা বাড়াতে চাই না এই পূজোকন্যার দিনে, আর নিজের মেয়েকে আর কথা কুকথা বলতে চাই না। জানি না কি সেই ভয় যার হাত থেকে আজও পালিয়ে বাঁচার চেষ্টা করে যাচ্ছ। আমার তোমাকে 3 বছর আগে গ্রামের বাড়িতে পাঠানো উচিতই হয়নি, আজ সেই মাসুর গুনতে হচ্ছে আমাকে। নিচে চলো, আমি তোমাকেই নিতে এসেছিলাম। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা সন্তান আহেলি, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু বৈষয়িক এই পৃথিবীর বাইরেও যে একটা পৃথিবী আছে, আর সেই পৃথিবী যে পার্থিব জগতের থেকে অনেকটাই আলাদা, সেটি সে মনে প্রাণে বিশ্বাস করত। গ্রামের বাড়ির সেই ঐতিহাসিক ঘটনার হাত ধরেই বদলে গেছিল তার জীবন। নিজের অভিজ্ঞতাগুলিকেই বিনি সুতোর মালার মতো একটা একটা করে গেঁথে ডায়েরির পাতায় সাজিয়ে রাখার চেষ্টা করত আহেলি। ওর মনে হতো ডায়েরির ওই পুরনো পৃষ্ঠাগুলো নতুন শব্দের আঁচড়ে হয়তো পুনরায় প্রাণ ফিরে পাবে। উলুধ্বনির সমবেত শব্দটা কানে যেতেই শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হতে শুরু করল। মনে হলো কারা যেন ছায়াসঙ্গীর মতো আবার তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঝাড়বাতির সেই আলোটা হঠাৎ মলিন হয়ে আসলো, চোখের সামনে থাকা একরাশ ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার অব্যর্থ চেষ্টাটাও শেষ পর্যন্ত নিষ্পত্তি পেল না। তার আগেই চোখের সামনেটা অন্ধকারে রুদ্ধ হয়ে গেল। চোখ খুলতেই আহেলি নিজেকে আবিষ্কার করল বিছানায়। মায়ের হাতটা কপাল স্পর্শ করতেই শঙ্কিত মুখে আবেগের হাসি ফুটে উঠল। আমি কোথায় মা? কেন, তোমার বাড়িতে? কিন্তু আমার জানি না কেন মনে হলো আমি বীরবল হাটপুরের বাড়িতে রয়েছি। হঠাৎ প্রতিমার মুখটা ঝাপসা হয়ে গেল, আর তারপর দেখলাম একরাশ কালো মেঘের শাড়ির মতো কিছু ছায়া মূর্তি আমাকে একে একে ঘিরে ফেলছে, তাদের হাতে মশাল, আমার গায়ে আগুন দেওয়ার জন্যই এগিয়ে আসতে তৎপর ছিলেন তারা। আমি আর সেই অতীত দর্শন করতে চাই না মা, চাই না। সব তো ভুলেই যেতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যেন, না না না না, আবার সেই অতীত, আবার সেই ভয়াবহতা। এভাবে আর কতদিন, আর কতদিন মা, আর কতদিন। মায়ের বুকে মাথা রেখে ফুঁকিয়ে উঠল আহেলি। শঙ্কার হাত থেকে মুক্তি লাভের উপায় যে জানাই ছিল না। একটা ইতিহাস চোখের সামনে বারংবার ভিড় করে আসতে চাইছিল, স্বার্থপরের মতো ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা বৃথা ফলপ্রসূ হতে দেখেও মুখ বন্ধ করে বসে থাকতে বাধ্য হচ্ছিল আহেলি। কিন্তু কি ছিল সেই ইতিহাস, আর কেনই বা সেই দুর্দমনীয় অতীত একে একে ডালপালা বিস্তার করে তার গোটা শরীরটাকে নিজের দিকে আকর্ষিত করতে চাইছিল। কিছুক্ষণের বিরতির পরেই মা বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। খাটের পাশের সুইচটা হাত দিয়ে নিভিয়ে দিল আহিলি। ঘরটা তখন জমাটি অন্ধকারে পূর্ণ, শুধু কপাটটা খোলা থাকায় সামান্য আলো এসে পড়েছিল সিলিংয়ের দিকটায়। মনে হলো ওই রহস্যে ঘেরা মুখগুলো যেন আবার তার দিকেই আসতে চাইছে। গুটি গুটি পায়ে তাকে নিজেদের মধ্যেই আবিষ্ট করে ফেলতে চাইছে। ভয়ে গায়ের চাদরটা দিয়ে মুখটা ঢেকে ফেলল আহিলি। চারিদিক চুপচাপ, দূর থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছিল। থমথমে পরিবেশটায় একাকিত্ব আর সে ছাড়া কেউই ছিল না। চোখ বন্ধ করতেই সেই দিনটার ছবিটা আবার যেন স্পষ্ট হয়ে ধরা দিতে থাকলো তার মনের পর্দায়। প্রতিবারের দুর্গাপুজোর সেই উল্লাস তার জীবনে সেদিন ছিল না। কতিপয় সেই অন্ধকারের আবেশেই কোথাও যেন গায়েব হয়ে গিয়েছিল। শরীরটা যেন ঠান্ডা হয়ে আসতে লাগলো, মাথার উপরে বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো। প্রেক্ষাপটে ভেসে উঠল একের পর এক ঘটনা। শহর কলকাতার সেই রৌদ্র ঝলমলে দিনগুলো কতই না আনন্দের ছিল। 3 বছর আগেও জীবনটা যেন নিজের মতো নিঃশ্বাস নিতে পারত আহেলির, কিন্তু ওই একটি সিদ্ধান্ত যে এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে তা অজানাই ছিল। শরতের আকাশে সেবার মেঘের সারিবদ্ধতা যেন হাতছানি দিয়ে ডাকছিল ওকে। স্টাডি রুমের থেকে একটি বই হাতে পেতেই হাঁ করে কিছুক্ষণ প্রচ্ছদের দিকে তাকিয়ে রইল আহেলি। রাজা বীরবল্লভ নামটা চকচক করছিল প্রচ্ছদের উপরে। বইটি পুরাতন হলেও বাঁধুনি বেশ পাকাপোক্তই ছিল। প্রথম পাতা উল্টাতেই নজরে পড়ল সুঠাম চেহারার সেই নৃপতিকে। প্রাচীন ঐতিহ্যবাহী ইতিহাসের দলিল হিসাবে সেই চেহারাটি চকচক করছিল। পুরনো পাতাগুলির আড়ালে রাখার হাজার চেষ্টা করেও তার সৌর্যকে লুকিয়ে রাখতে পারছিল না সেই গ্রন্থটি। পরের পাতায় যাওয়ার আগেই একটি কালো বিড়াল বিশ্রী সুরে ডেকে উঠল। ভয়ে বইটা হাত থেকে পড়েই গেছিল। বেশ কিছু পৃষ্ঠা আলগা হয়ে মাটিতে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। পাতাগুলি হাতে তুলে নিল আহেলি, ভালো করে দেখতে লাগলো। মনে হলো সেই ইতিহাস যেন তাকেই হাতছানি দিয়ে নিজের দিকে ডাকছে। নজরে পড়ল একটি শব্দ, প্রেত ঘাট। তার পরের শব্দগুলি অস্পষ্ট, কিন্তু ওই একটি শব্দই যেন সর্বশক্তি প্রয়োগ করে নিজের দিকে তাকে আকর্ষিত করতে চাইছিল। একটি লম্বা নিঃশ্বাস নিতেই কেউ যেন কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, আসতে যে হবে, না হলে আমাদের উদ্ধার করবে কে? সেই মহিলা কণ্ঠস্বরটি তাকে নিজের দিকে টেনে নিয়ে যেতে চাইছিল। তার পদধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছিল আহেলি। স্টাডি রুমের সেই নিস্তব্ধতা প্রহরীর মতো তার পথ রোধ করে দাঁড়িয়ে থাকলেও ইতিহাসের খোঁজ পাওয়ার ইচ্ছেটা যেন আরো বেড়ে যাচ্ছিল। ক্রমে তা শিখর বাকর ভেদ করে মনের গহীন কোণে স্থান করে নিতে চাইল। মুখে তখন একটাই শব্দ বারবার আওড়াতে বেশ ভালোই লাগছিল আহেলির, বীরবল হাটপুর। বইয়ের পাতাগুলি না দেখেই যেন এই অঞ্চলটি তাকে নিজের দিকে ডেকে নিয়েছে। এক অদ্ভুত তৃষ্ণা কাজ করতে লাগলো সেই মুহূর্তে। বছর 27 আহেলির কাছে তখন ওই নামটাই আকর্ষণের মূল কেন্দ্র হয়ে উঠেছিল। মেঝেতে ছড়িয়ে থাকা পাতাগুলিকে আবার সস্থানে রেখে দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে গেল আহেলি। একবার মনে হলো কেউ যেন আবার তাকে পিছু করছে। থমকে দাঁড়াতেই একটি ছায়া পর্দার আড়ালে লুকিয়ে গেল মনে হলো। আবার নিস্তব্ধতা। সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসতেই ঝাড়বাতির আলোটা মুখে এসে পড়ল। আশপাশটা বেশ নিস্তব্ধ ছিল, কারণ নীরব উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছিল আহেলি। এগিয়ে গিয়ে একটি ঘরের সামনে দাঁড়ালো সে। কিরে মা, এত রাতে হঠাৎ এই ঘরে, কিছু বলবি? ঘুমাচ্ছে না নাকি? দীনেশবাবুর দিকে তাকাতেই আবার কিছুটা থমকে গেল আহেলি। হ্যাঁ হ্যাঁ, মানে একটা বিষয় সম্পর্কে কথা বলার ছিল তোমার সাথে। হ্যাঁ তো, বেশ বল না, কি হয়েছে? তুমি কাজ করছো যে? আরে বাবা, ট্যাক্সের কাজ লেগেই থাকবে, এর থেকে নিস্তার পাওয়ার কোনো পথ নেই। একেবারে পরপারে গেলে তবেই জানবি শান্তি। দীনেশবাবুর কথাটা শেষ হওয়ার আগেই সে এগিয়ে এসে তার মুখটা চেপে ধরল। এ কেমন কথা বাবা, এসব আর কোনোদিনও বলবে না বলে দিচ্ছি। মরবে তোমার শত্রু তুমি কেন? আচ্ছা আচ্ছা, বেশ পাগলি মেয়ে আমার, আমি তো মজা করছিলাম রে। এবার বল দেখি কি বলতে এসেছিস। বীরবল হাটপুর, জায়গাটার নাম শুনেছো বাবা? আহেলির মুখে বীরবল হাটপুর নামটা শুনতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন দীনেশ বাবু। এই অভিশপ্ত জায়গার নাম তোমার মুখে কেন আহেলি? তুমি কি? হ্যাঁ বাবা, আমি স্টাডি রুমে গেছিলাম, সেখানে পুরনো বইগুলি ঘাঁটতে ঘাঁটতে এই বইটা হঠাৎ নজরে পড়ল। জানি না কি অমুক আকর্ষণ কাজ করলো, অজান্তে এগিয়ে গেলাম সেদিকে, হাতে তুলে ভালো করে দেখতে লাগলাম। সত্যি সত্যি কিছু তো একটা ছিলই তাতে। আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না বাবা, আমি যাবো সেখানে, আমাকে যে যেতেই হবে। কেউ আছে নিশ্চিত, সে চায় আমি সেখানে যাই। দীনেশবাবু হাতের খাতাটি টেবিলের উপরে নামিয়ে রাখলেন, তারপর এগিয়ে এলেন আহেলির দিকে। মা শুন, এই যে ধরিস না, জায়গাটা যে বরাবরের জন্য অভিশপ্ত, সেখানে ওই ইতিহাস আজও নিঃশ্বাস নিচ্ছে। সে দামা চাপা পড়া ইতিহাস যার অলিন্দে ভয় আর আশঙ্কা ছাড়া আর কিছুই লুকিয়ে নেই। আমরাও আর সেখানে যাই না রে মা। আহেলি অনেকখানি নিশ্চিন্ত হয়ে বলল, এর অর্থ জায়গাটির অস্তিত্ব আছে। আমি বইয়ে জায়গাটির নামও দেখিনি, শুধু রাজা বীরবল্লভের চেহারা আমার চোখের সামনে ফুটে উঠেছিল, ব্যাস। তারপরই যেন মনের মধ্যে একটি নাম আর্তনাদ করে বলে উঠল তার কাছে আসতে। আমি যে আর না গিয়ে থাকতে পারবো না বাবা, আমায় অনুমতি দাও। একা যাবি? কিন্তু সেই জায়গায় যে তেমন কিছুই নেই, নিস্তেজ হয়ে পড়ে একটি গ্রাম, তবে ওটাই আমাদের পূর্বপুরুষদের ভিটে। এখন যদিও সেখানে কেউই আর থাকেন না, আমরা প্রত্যেকেই কলকাতায় চলে এসেছি, তবে সেখানে এখনো জমায়েত হয়। গ্রামের লোকেরা চৌধুরীদের ওই ভিটেটিকে বেশ সযত্নেই রেখেছেন, ওই গ্রামের কিছু সদস্যের সাথে আজও যোগাযোগ আছে, ওখানকার পঞ্চায়েত প্রধানের সাথেও আমার বেশ ভালোই সখ্যতা রয়েছে, সেই মাঝে মাঝে টুকটাক খবর দেয়। বাড়িটা বিক্রি করে দিতেই চেয়েছিলাম, কিন্তু গ্রামের লোকের অনুরোধে আর পারিনি। শুনেছি এখনো নাকি সেখানে দুর্গোৎসব পালিত হয়, গ্রামবাসীরা নিজের মতো করেই বাড়িটাকে তত্ত্বাবধানে রেখেছেন, এছাড়া পঞ্চায়েতের লোকজন বেশ ভালোই তদারকি করেন, তাই আমরা আর কেউ ওখানে যাই না। ওখান থেকে টাকা পয়সা পাওয়ারও আর প্রয়োজন অনুভব করিনি, যা ছিল তার বেশিরভাগটাই ওখানে রেখে এসেছিলাম। শহর কলকাতায় এসে মডার্ন ফার্নিচারের ভিড়ে ওই ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো যেন কোথাও দম বন্ধ করে ফেলতে বাধ্য হতো, তাই তাদের মুক্ত বাতাসের সংস্পর্শে রেখে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওখানকার ইতিহাস সম্পর্কে আমাকে জানাবে বাবা? আমার আগ্রহটা তাহলে আরো বাড়বে, দুর্গা উৎসব তো সামনেই, তার আগেই ওখানে যেতে চাই। আশা করি তুমি আপত্তি করবে না। দেখ মা, আমি সেই ইতিহাসের কিছুই তেমন জানি না, ওই রারভূমির ইতিহাস ভীষণ গম্ভীর, অনেক লৌকিক রহস্যের আবর্তে ঘুরপাক খায় সেই স্থান, তবে অভিশপ্ত স্থান হিসেবে জায়গাটির একটি পূর্ব পরিচিতি রয়েছে। শুনেছি আমরা রাজা বীরবল্লভের সামন্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলাম, আমাদের পূর্বপুরুষেরা দীর্ঘ সময় ধরে সামন্ত হিসেবে নিজেরা প্রভুত্ব করে গেছেন, রাজা প্রসন্ন হয়েই ওই বাড়িটি নির্মাণ করে দিয়েছিলেন। আগে আমরা খুব সাধারণভাবেই জীবনযাপন অভ্যস্ত ছিলাম, কিন্তু রাজার কাছে নিজেদের মান বৃদ্ধি পাওয়ায় তিনি প্রসন্ন হয়েই ওই জমিটি আমাদের পূর্বপুরুষদের হাতে তুলে দিয়েছিলেন। তার পাশাপাশি ওই সুবিশাল প্রাসাদ প্রমাণ বাড়িটিও নাকি তারই অনুদৃত অর্থ সাহায্যে নির্মিত হয়েছিল, এরপর থেকে আমরা সেখানেই থাকতে শুরু করি। এটি 1630 সালের ঘটনা, সেই সময় বাংলা, বিহার এবং উড়িষ্যার উপরে মুঘলদের কর্তৃত্ব বলবৎ ছিল, এটি সেই সময়কারই ঘটনা। বীরবল হাটপুর রাজা বীরবল্লভের রাজ্যের রাজধানীও ছিল। রাজ্যটি আয়তনে ক্ষুদ্র হলেও প্রশাসনিক ও সামরিক ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী হওয়ায় মুঘল ও সুলতানি আমলে নিজের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। রাজার অনুগত্য লাভ ছিল অত্যন্ত ভাগ্যের বিষয়। বহু বৈদেশিক শত্রুর হাত থেকে তিনি এই অঞ্চলটিকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এই কারণে মুঘল বাদশাহ আকবরের বিশেষ অনুগত্য লাভেও সক্ষম হয়েছিলেন রাজা বীরবল্লভ। মুঘলদের যত হাতির প্রয়োজন হতো সেগুলি তারাই যোগান দিতেন, এমনকি ওটিও ছিল হাতি শাল। এছাড়াও মুঘলদের বহু গোপন হাতিয়ার রাজপ্রাসাদে সংরক্ষিত রেখেছিলেন তিনি। মুঘল বাদশাহ তার এই আতিথেয়তা প্রসন্ন হয়ে এই রাজ্যটিকে সম্পূর্ণরূপে করমুক্ত করে দেন। কিন্তু এক ভয়ঙ্কর যুদ্ধে নাকি রাজা শত্রুপক্ষের হাতে পরাজিত হন। এরপর নাকি তার আর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। কিন্তু আরও একটি ঘটনা জড়িয়ে আছে এর সাথে, সেটার কথা একটু দাঁড়া মা, মনে হয় বাইরে কেউ এসেছেন। কিন্তু এত রাতে কেই বা আসতে পারেন? হয়তো আমার কোনো লোক এসেছে জরুরি কাগজপত্র নিয়ে, কিন্তু তার তো সন্ধেবেলাতেই আসার কথা ছিল, এত দেরি করে। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। আর শোন, অনেক রাতও হয়েছে, কাহিনীটা নয় পরেই বলবো, তুই বরং আজকে মায়ের ঘরে শুয়ে পড়, আমার প্রায় সারা রাত ধরেই কলম পিষতে হবে, বাকিটা আগামীকাল বলবো, বুঝলি? দীনেশবাবু ঘর থেকে বেরোতেই আবার একটা অস্বস্তির আভাস পেল আহেলি। কেউ যেন তার খুব কাছ ঘেঁষেই দাঁড়িয়েছিল, একটা পোড়া গন্ধ বাতাসের সাথে নাকে ভেসে আসছিল। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই সে দীনেশবাবুর কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়াল। বাইরে কাউকেই দেখতে পেলাম না, তাহলে কলিং বেলটা বাজালো কে? কথাটা শোনা মাত্রই আহেলি থমকে দাঁড়াল। অর্ধেক ইতিহাস জানার পরেই ঘটনাটি ঘটল। তাহলে কি আমাকে কেউ আলাদাভাবে জানাতে চাইছে? সেদিন রাতটা এভাবেই অতিবাহিত হয়ে গেল। পরের দিন ঘুম ভাঙতেই সবকিছু নতুন করে দেখার বাসনাটা আবার পেয়ে বসল আহেলিকে। আমার গন্তব্য তবে বীরবল হাটপুর, নিজেকে আশ্বস্ত করেই ফেলল সে। আহেলির সিদ্ধান্ত শুনে সকলেই বেশ চমকে উঠল। প্রস্তাবটা ছিলই ভীষণ অদ্ভুত। একটি বড় ও নামজাদা পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার পরেও এমন সাধারণ জায়গার প্রতি টান কাজ করা অনেকটাই অস্বাভাবিক ছিল। তবুও শেষ পর্যন্ত মেয়ের শর্ত মেনে নিতেই বাধ্য হলেন সকলে। বীরবল হাটপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার ক্ষেত্রে খুব বেশি বিলম্ব করল না আহেলি। বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়ল অজানার খোঁজে। এই খোঁজ ছিল নিখোঁজ হওয়ার সন্ধানে। নিজেকে নীল নীলিমায় ভাসিয়ে সমস্ত আবেগকে একটা স্বল্প সময়ের মধ্যে বেঁধে ফেলতে চেয়েছিল সে, অথচ যাওয়ার উদ্দেশ্য জানা ছিল না। ইতিহাসের প্রতি অমোঘ টান আর নিভৃতে অনেক কিছু জানার ইচ্ছেটাই তাকে সেদিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সময় সর্বদাই চক্রাকারে আবর্তিত হয়ে থাকে, সেখানে সব কিছুই তারই অধীন। আহেলির পদক্ষেপগুলি ধীরে ধীরে তার ভবিষ্যতের সূত্র রচনা করে দিতে চাইছিল। কলকাতা থেকে রামপুরহাট এক্সপ্রেসে চেপে রওনা হয়ে গেল আহেলি। অঞ্চলটি বাঁকুড়া ও ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত। জায়গাটির প্রকৃত দূরত্ব ছিল রামপুরহাট থেকে আরও 200 কিলোমিটার। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। অঞ্চলটি ছিল অনেকটাই ভেতরে। শহরের কোলাহল ও জীবন জীবিকার আঁচ সেখানে তখনও তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। আধুনিকতার মান সেভাবে নিঃশ্বাস নিতেও পারেনি সেখানে। নিজেকে এক পেশে করে রাখা এই মেয়েটি সেদিন অচিরেই ওই প্রাণহীন প্রদেশ স্পর্শ করার পরে সহসা প্রাণ ফিরে পেয়েছিল। জমির প্রতিটি কণার সাথে মিশে যেতে চাইছিল সে। সন্ধ্যের ওই আলগা আবহের মধ্যে হাওয়ার সনসন শব্দটা কানের পাশ ঘেঁষে আবার সুদূরে মিলিয়ে যেতে চাইছিল। এই অঞ্চলটি রাঢ়ভূমির অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে বৃষ্টিপাতের বেশ অভাব পরিলক্ষিত হয়। অঞ্চলটি শুষ্ক না হলেও তরতাজা প্রাণ ফিরে পাওয়ার অবস্থায় যে কোনোদিনই উপনীত হতে পারবে না সেই বিষয়টি পরিষ্কারভাবেই আন্দাজ করতে পারল আহেরি। কিছু দূর এগোতেই একটি পরিখা কাটা জায়গা নজরে পড়ল। জায়গাটি স্থানীয় প্রবৃত্তির রেশ স্পর্শ না করলেও নিজের আভিজাত্য নিয়ে একটি কোণে দণ্ডায়মান ছিল। বেশ কিছু লতাগুল্মের ভিড় জায়গাটিকে আচ্ছন্ন করে রাখলেও তার প্রকৃষ্টতা দূর থেকেই অনুভব করা যাচ্ছিল। আহেলি সেদিকে এগিয়ে যেতে চাইল। দুপা এগোতেই কেউ যেন তার বাঁ কাঁধের একটি অংশ স্পর্শ করে বলল, এতদিন বাদে রাজ পরিবারের বংশধর এখানে এসেছেন।